কিশোরী গো কিবা রূপ বিখনুয়াজ, চির বিজুরি ওই নয়ানে বয়ানে কিলাজ, নল কিশোরী গো কিবা রূপ বিখনুয়াজ, চির বিজুরি ওই নয়ানে বয়ানে কিলাজ, নল কিশোরী গো ও তো আঁখি নয় ও গো ললিতে, ও তো আঁখি নয় ও গো ললিতে, দুটি ভ্রমর বসেছে যেন দুটি কলিতে, লাগিছে মধুর তব এই নবসাজ, আহা কি বারুপ বেখনুয়াজ, নল কিশোরী গো কি বারুপ বেখনুয়াজ, চির বিজুরি ওই নয়ানে বয়ানে কিলাজ, নল কিশোরী গো মোর নীলাজ বাসির ডাকে ইতি উতি চাও, ময়ূরী হেলায় গ্রীবা কহে কোথা যাও, নীলাজ বাসির ডাকে ইতি উতি চাও, ময়ূরী হেলায় গ্রীবা কহে কোথা যাও, জল কে যাওয়া নয় এ যে ছলনায় তো, জল কে যাওয়া নয় এ যে ছলনা কত, চতুরালি জানো তুমি ও গো ললনা, জীবনে আসেনি আগে ভরসা, আহা কি বারুপ বেখনুয়াজ, নল কিশোরী গো কি বারুপ বেখনুয়াজ, চির বিজুরি ওই নয়ানে বয়ানে কিলাজ, নল কিশোরী গো।